তোমার নামে গুণ গাহি, তোমার কাছে করুণা চাহি। তোমার নামে গুণ গাহি, তোমার কাছে করুণা চাহি। তোমার তুলনা এ সারা দুনিয়ায়, তোমার তুলনা এ সারা দুনিয়ায় কোনো খানে নাহি গো নাহি, কোনো খানে নাহি গো নাহি। তোমার সৃজন যখন দেখিলাম, জুড়িয়ে থাকে গো নয় নয় বিরাম। তোমার সৃজন যখন দেখিলাম, জুড়িয়ে থাকে গো নয় নয় বিরাম। তোমার নে আমার দিও গো আমারে, তোমার নে আমার দিও গো আমারে, শোনো গো জগত সাহী, শোনো গো জগত সাহী। তোমার নামে গুণ গাহি, তোমার কাছে করুণা চাহি। তোমার নামে গুণ গাহি, তোমার কাছে করুণা চাহি। আমার জীবনের মোচন করো পাপ, ময়দান হাসরে আমারে দিও মা। আমার জীবনের মোচন করো পাপ, ময়দান হাসরে আমারে দিও মা। তোমার রহমত দিও গো আমারে, তোমার রহমত দিও গো আমারে, শোনো গো ইয়া ইলাহি, শোনো গো ইয়া ইলাহি। তোমার নামে গুণ গাহি, তোমার কাছে করুণা চাহি। তোমার নামে গুণ গাহি, তোমার কাছে করুণা চাহি। তোমার তুলনা এ সারা দুনিয়া, তোমার তুলনা এ সারা দুনিয়ায় কোনো খানে নাহি গো নাহি, কোনো খানে নাহি গো নাহি। তোমার নামে গুণ গাহি, তোমার কাছে করুণা চাহি।